উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে। উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্য ক্ষেত্র ও সুরম্য প্রাসাদ, কত বিলাস উপকরণ, উহাতে তাহারা আনন্দ পাইত। এই রূপেই ঘটিয়াছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين আকাশ ও পৃথিবী কেহই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين আমি তো উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে। من فرعون إنه كان عاليا من المسرفين ফিরাউনের সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে। ولقد اخترناهم على علم على العالمين আমি তো জানিয়ে শুনিয়েই উহাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين এবং উহাদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। উহারা বলিয়াই থাকে আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্থিত হইব না। অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো। أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين শ্রেষ্ঠ কি উহারা না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা? আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম, অবশ্যই উহারা ছিল অপরাধী। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আমি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোন কিছুই ক্রিয়াচ্ছল সৃষ্টি করি নাই। আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না। নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রইয়াছে উহাদের বিচার দিবস। يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসিবে না এবং উহারা সাহায্য পাইবে না। إلا من رحم الله إنه هو العزيز الرحيم তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র, তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। إن شجرة الزقوم নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হইবে طعام الأثيم পাপীর খাদ্য كالمهل يغلي في البطون গলিত তাম্রের মতো উহাদের উদরে ফুটিতে থাকিবে। كغلي الحميم ফুটন্ত পানির মতো خذوه فاعتلوه إلى سواء الجحيم উহাকে ধরো এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে। ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও। ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ এবং বলা হইবে আশ্বাদ গ্রহণ করো তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ ইহাই তো উহাই যে বিষয়ে তোমরা সন্দেহ করবে। المتقين في مقام امين متقيرا তো থাকিবে নিরাপদ স্থানে। في جنات وعيون উদ্যান ও ঝর্ণার মাঝে। يلبسون من سندس واستبرق متقابلين তারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে। كذلك وزوجناهم بحور عين এই রূপে ঘটিবে আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়াত লোচনা হুল। يدعون فيها بكل فاكهة آمنين সেটায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে। لا يذوقون فيها